চা চা চা চা চা চা চা চাল চাল যা লো চন্দ্রমুখী রথরে দেখিবা চকাঠি চাল চাল যা লো চন্দ্রমুখী রথরে দেখিবা চকাঠি চুড়া চাউল ছতুয়া গুড়কু কদলী ভোক কলে খাইবা লো দহি সঙ্গে গোলি রথ টাণুথিবা দুহেল দকন রখি রথ টাণুথিবা দুহেল দকন রখি চাচা চাচা চাচা চাল এ চাচা চাচা চাচা চা মোতে নিরিমাল্য দেইছন্তি মহাপ্রভু জাতিরে গুমাতাহাতে আজ্ঞামাল দেই প্রভু ডাকিছন্তি মোতে নিরিমাল্য দেইছন্তি মহাপ্রভু জাতিরে গুমাতাহাতে কেতে দিনে এ সুযোগ মিলিছিল সহি কালিয়া ডরি লাগিলে কে পারিব রহি বাসি কাম পড়ি থাউল আছাড়িকি বাসি কাম পড়ি থাউল আছাড়িকি চা চা চা চা চা চা চা এ চা চা চা চা চা চা চা লাগিবনি বড় দাণ্ডে গহল চহল মন মোর আউ ঘর ধরুনি মো প্রভু প্রেমরে পাগল লাগিবনি বড় দাণ্ডে গহল চহল মন মোর আউ ঘর ধরুনি মো প্রভু প্রেমরে পাগল মু দেলে হরিবোল তু হুল হুলি বড় দাঁড়ে নাচিবাল দেই কর তালে মনস্কাম পুরি দিবল তাজা তো দেখি মনস্কাম পুরি দিবল তাজা তো দেখি চাল চাল যাল চন্দ্রমুখী রথরে দেখিবা চকাখি চাল চাল যাল চন্দ্রমুখী রথরে দেখিবা চকাখি চুড়া চাউল ছতুয়া গুড়কু কদলী ভোক কলে খাইবা লো দহি সঙ্গে গোলি রথ টাণুথিবা দুহেল দকন রখি রথ টাণুথিবা দুহেল দকন রখি চাচা চাচা চাচা চাল এ চাচা চাচা চাচা চা